ভক্তবৃন্দ, এ সংসার মধ্যে জন্ম মাত্রকে মৃত্যু সুনিশ্চিত। আমি আসিছে অর্থাৎ যাওয়া পড়ব। জনে বন্ধু আমার ভিতর চালি যাই, তাঁর কণ নথিলা, ঐশ্বর্যরে প্রাচুর্যরে তাঁর পটান্তর না, সে যেতবে চালি যাই সেতবে এ মন কণ কুচি, রে পাগলা মন টিকি ধ্যান দে তু শুণ। বন্ধু গলা গলা সবু সরিগলা, সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা তো সাঙ্গরে যিয়ে খেলুথিলা কালি, তো সাঙ্গরে যিয়ে খেলুথিলা কালি, সিয়ে পরাজি চালি গলা। বন্ধু গলা গলা সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা খণ্ড বাউঁশরে সজাড়ি কোকেই, অন্টা ভিড়িলেনি চারি জন মাল ভাই। অনিত্য সংসারে একমাত্র সত্য কথা, সে সুনা দেহ কুয়াড়ে যাব, ধন সম্পত্তি পড়ে রইথিব, খালি হাতে মানুষ চালি যাব। আহা পিলা মানে কহুথিবে বাপা কুয়াড়ে গলে, বাপা ইয়া করেছিলে তা করেছিলে, কেতে স্নেহ করুলে বাপা আজ কুয়াড়ে গলে, মাটি দেহ মাটিরে মিশি যাব। আহা ছখণ্ড বাউঁশরে সজাড়ি কোকেই, ছখণ্ড বাউঁশরে সজাড়ি কোকেই, অন্টা ভিড়িলেনি চারি জন মাল ভাই। নিয়া বরিহা ভাত কুড়ুয়া সঙ্গরে নেউছন্তি, আহা সঙ্গরে নেউছন্তি। কুয়াড়ে গলা দম্ভ গরব ভগারি হসুছন্তি, আহা ভগারি হসুছন্তি। পুয় ঝিও মানে সম্পত্তি লোভরে, পুয় ঝিও মানে সম্পত্তি লোভরে, ভাগ নেবা পাই ঠেলা পেলা। বন্ধু গলা গলা রে বন্ধু গলা গলা, সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা বড় বিচিত্র দুনিয়া, চালিগলা বেড়ে যৌ স্ত্রী কি হাত ধরি বাহা হয়ে মন, সি পুঁ কণ করব, তু যা পরে পরে গোবর পাণি পকাইব, এ কথা সত্য, বিচিত্র কথা, বিচিত্র দুনিয়া। বন্ধু বান্ধব ডাকি শুধি ক্রিয়া হেবে, বন্ধু বান্ধব ডাকি শুধি ক্রিয়া হেবে, ভাল মন্দ দিনা কেতে বিচার করিবে। বন্ধু বান্ধবঙ্কু ডাকি, বন্ধু বান্ধবঙ্কু ডাকি শুধি ক্রিয়া হেবে, ভাল মন্দ দিনা কেতে বিচার করিবে। ভাল করিলে ভাল শুনিব মন্দকু মন্দ পদে, আকৃতি করিলে রহিব বন্ধু ধর্মর সেতু বন্ধে। কেতে করিলা কিছি নেলা নাহি, কেতে করিলা কিছি নেলা নাহি, খালি হাতে পরা চালি গলা। বন্ধু গলা গলা এ বন্ধু গলা গলা, সবু সরিগলা, সবু সরিগলা। বন্ধু গলা গলা